আমি নারী নয়ন মনে সালাম জানাই তোমায় আমি ও আমি নারী নয়ন মনে সালাম জানাই তোমায় আমি ভুবন জুড়ে তোমার নামে ভুবন জুড়ে তোমার নামে দরুদ পড়ে হৃদয় খুলি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি সর্বপ্রথম সৃষ্টি হলো তোমারই ওই নূর তোমার নামে জপিলে পরে পরে অতি লাগে যে মধুর সর্বপ্রথম সৃষ্টি হলো তোমারই ওই নূর তোমার নামে জপিলে পরে মধুর ও গো খোদার প্রিয় নবী ও গো খোদার প্রিয় নবী মোরা তোমার পাগল প্রেমী ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ভুবন জুড়ে তোমার নামে ভুবন জুড়ে তোমার নামে দরুদ পড়ে হৃদয় খুলি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি তোমার নূরে আলোকিত চন্দ্র সূর্য তারা তোমার তারে মুগ্ধ হলো হুর ফেরেশতারা তোমার নূরে আলোকিত চন্দ্র সূর্য তারা তোমার তারে মুগ্ধ হলো হুর ফেরেশতারা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মোরা তোমার চরম তুমি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ভুবন জুড়ে তোমার নামে ভুবন জুড়ে তোমার নামে দরুদ পড়ে হৃদয় খুলি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি খোদার দিদার তরে তুমি দিলে সত্যম পড়ি তাই তোমার নামে ছন্দ লেখা আর সেই মহল্লায় খুলি খোদার দিদার তরে তুমি দিলে সত্যম পড়ি তাই তোমার নামে ছন্দ লেখা আর সেই মহল্লায় খুলি তোমার সবাই মুগ্ধ হয়ে তোমার সবাই মুগ্ধ হয়ে ভুবন করে ঝিলিয়ে মিলিয়ে আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ও আমি নারী নয়ন মনি সালাম জানাই তোমায় আমি ভুবন জুড়ে তোমার নামে বোবান জোড় তোমার নামে দরুদ পড়ে হৃদয় খুলিও আমি নারী নয়ন মনে সালাম জানাই তোমায় আমিও আমি নারী নয়ন মনে সালাম জানাই তোমায় আমি এমডি ইয়ানুর আমিন কি বল শুনুন তোমার দিদার পেতে মরা ব্যাকুল হইয়াছি মনটা আমাদের শান্ত হবে তোমায় যদি দেখি তোমার দিদার পেতে মরা ব্যাকুল হইয়াছি মনটা আমাদের শান্ত হবে তোমার যদি দেখি কবি ইয়ানুর বলে শোনো কবি ইয়ানুর বলে শোনো শিল্পী এমডি রমজান আলী বলে শোনো গাই যাই তোমার গিরি তালি গিয়ো আমি নারী নয়ন মনে গিয়ে সালাম জানাই তোমায় আমিও আমি নারী নয়ন মনে গিয়ে সালাম জানাই তোমায় আমি ভুবন জুড়ে তোমার নামে ভুবন জুড়ে তোমার নামে দরুদ পড়ে হৃদয় খুলি গিয়ে আমি নারী নয়ন মনে গিয়ে সালাম জানাই তোমায় আমিও আমি নারী নয়ন মনে সালাম জানাই তোমায় আমি www.anibas.in